الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وطغي به وجهه رواه النسائي যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে যারা প্রাণময় অর্থাৎ এক কথা যারা প্রাণী, সে মানুষ হোক আর পশু হোক, প্রত্যেকেই কিন্তু কাজ করে। তবে পশু পক্ষী বা সজীব বা নির্জীব প্রাণী যারা মানুষ নয় বা জিন নয় তাদের কোনো হিসাব নাই, তাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো বিষয় নাই। শুধুমাত্র মানুষের বা জিনের জন্যই জান্নাত জাহান্নামের পুরস্কার অথবা শাস্তি নির্ধারিত আছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র, এই দুনিয়াটা আবার শস্য ক্ষেত্র, পরকালীন জীবনে মুক্তি পাওয়ার অথবা শাস্তি পাওয়ার পরীক্ষা আমরা দিচ্ছি এই ইহকালীন জীবনে। আর সে কারণে কোন কাজ করলে আমি আল্লাহর কাছে মকবুল হব সেটা আমাদের জানা দরকার। আল্লাহর রসুল আমাদেরকে বিষয়টি ঠিক এইভাবে ব্যাখ্যা দিচ্ছে, কুল তুমি জনগণকে বলে দাও ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছি যে আমার আল্লাহর দাসত্ব করব পূর্ণ ইখলাসের সাথে একনিষ্ঠ ভাবে। ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যে আমি হব আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী। সূরা জুমার 11 ও 12 নম্বর আয়াত। দুটো বিষয় আসতেছে, একটা হলো আকিদাগত, একটা হলো কর্মগত। আকিদাগত আর কর্মগত দুটি একত্রিত না হলে আল্লাহর কাছে আমল কবুল হবে না। আকিদা ভালো, কর্ম ভালো, কিন্তু ওই সঙ্গে এখানে মুখলেসান যোগ করে দেওয়া হয়েছে। দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, স্রেফ আল্লাহর কাছেই পুরস্কার চাইতে হবে, এই তৃতীয় শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে। অন্যত্র বলা হয়েছে ফা আবুদুল্লাহ মুখলাসাল্লাহউদ্দিন, আরো বলেছে ওমা উমরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলাসিন লাহউদ্দিন। এই মুখলাস কথাটা কোরআনে অনেক জায়গাতেই এসেছে। তাহলে বোঝা গেল সবাই কিন্তু কাজ করছি, এই কাজের ভিত্তিতে কেউ কাফের হচ্ছে, কেউ মুমিন হচ্ছে, কেউ মুনাফিক হচ্ছে, আর এর ভিত্তিতেই আমাদের পুরস্কার বা তিরস্কার আল্লাহর কাছে নির্ধারিত হচ্ছে। দুনিয়াতে নবী রসুলগণ এসে মানুষকে খালি একটা বিষয় শিক্ষা দিয়েছিলেন, ওলাকাত বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রসুল পাঠিয়ে দিয়েছি একটি দাওয়াত দিয়ে যে তোমরা বলো তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। তাগুত ভার্সাস আল্লাহ, অর্থাৎ শয়তান ভার্সাস আল্লাহ। তাগুত মানে শয়তান, শয়তানের বিভিন্ন ক্যাটাগরি আছে, মানুষ শয়তান, জিন শয়তান, মূর্তি শয়তান, এই সবই। যেখানেই কোরআন হাদিসের বাইরে আনুগত্য বা দাসত্ব যাবে ওটাই শয়তান, এমনকি আমার নিজের ভিতরে লুকায়িত হৃদয়টাও শয়তান। আবার অয়তা মানে তাকাজ এলাহু আহওয়াহু আপান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তি তার হাওয়াকে অর্থাৎ তার প্রবৃত্তিকে খায়েশাতে নফসানিকে ইলাহ গণ্য করেছে, উপাস্যরূপে গ্রহণ করেছে? হে রসুল, তুমি কি তার জন্য দায়িত্ব গ্রহণ করবে কি আমাদের দিন? এখানে আল্লাহ পাক মানুষের হৃদয়কে পর্যন্ত এলাহ হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ মন যা চায় তাই করব। তখনই কিন্তু আমি আল্লাহর বিধান থেকে সরে গেলাম ধরিয়ে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এগুলো না দেখে মনের মতো মিক্সচার করে যা খুশি তাই যদি করে যাই, তাহলে কিন্তু শয়তানের সুযোগে আমাকে পথভ্রষ্ট করে ফেলবে। যেভাবে আমাদের বাবাজি আদমকে পথ থেকে বিচ্যুত করেছিল এই শয়তান, চিরকাল তারা এ কাজ করবেই। বাদুকুম বিবাদিন আদুব্বুন, শয়তান এবং মানুষ পরস্পরের দুশ্মন, এটা একবার আল্লাহর স্পষ্ট ঘোষণা। ইন্না শয়তান লাকুম আদুব্বুন মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। প্রশ্ন হল আমার এই কাজটা আল্লাহর কাছে কবুল হবে কি করলে? সেই কথাটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। যদি কাজটার মধ্যে খলুসিয়াত থাকে, যদি দাসত্ব সিরিফ আল্লাহর জন্য থাকে, অর্থাৎ কোনো শিরিক না থাকে, এবং বড় কথা হল আত্মসমর্পণকারীদের মধ্যে আপনাকে থাকতে প্রতিযোগিতা করে আগাতে হবে। সবাই কিন্তু আমরা মুসলিম, কিন্তু ভালো মুসলিম হওয়ার জন্য প্রতিযোগিতা করা, আউয়াল মুসলিমিন হওয়াটা, এটা কঠিন ব্যাপার। এজন্য নেকির কাছে প্রতিযোগিতা করতে হয়। যদি প্রতিযোগিতা করার মেজাজ না থাকে, যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না, প্রতিযোগিতা করার মেজাজ না থাকলে আল্লাহর কাছেও ভালো জান্নাত পাওয়া যায় না, কারণ জান্নাতের 100 স্তর আছে। ওয়ালিয়ান আকুনা আউয়াল মুসলিমিন, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি মুসলমানদের মধ্যে অগ্রণী রূপে হয়ে যেতে পারি। এই অগ্রণী হওয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। এ বিষয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ ওই আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যে আমলটা খালেস হয় না। কিসের খালেস? খালেস লিওয়াজহিল্লাহ, সিরফ আল্লাহকে খুশি করার জন্যই কাজটা হতে হবে। আর দুই নম্বর হল কি, অবতগিয়া বিহি অজহুহু, এর মাধ্যমে আল্লাহ চেহারা অন্বেষণ করতে হবে। কিয়ামতের দিন যারা সৌভাগ্যবান তারাই কেবল আল্লাহর চেহারা দেখতে পাবে। ভুজুহি ইয়াওমাযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বহু চেহারা সেদিন হবে প্রফুল্ল এবং তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে। যদি কোনো সম্মেলনে প্রধান অতিথি আসতে শুরু করেন তো শ্রোতারা সব তাকিয়ে থাকে ওই প্রধান অতিথির দিকে, উনি কেমন তাকায় না? দুনিয়াতেই এটা হয়, কেয়ামতের দিন যখন আল্লাহ স্বয়ং আপনার সামনে হাজির হবেন, ওয়াহিদুল কাহ্হার এবং বারাজুলিল্লাহিল বারাজুলিল্লাহিল, এটা হলো না, যাই হোক, আল্লাহ পাক সেদিন সবার সামনে এসে নিজে নিজস্ব আকারে উপস্থিত হবেন। বলুন যারা এখানে মুসল্লি আছে না, আল্লাহকে মানে না না মানে? আচ্ছা দেখি না কেমন, এটা তো একটু মন চাইবে সবাই, তাই না? দুনিয়াতে বলিস আল্লাহ নিরাকার, আল্লাহ কিছুই না, শূন্যটা ভুয়া, এখন দেখছি আল্লাহ আছে, দেখি না কিরকম হাতটা কিরকম, পাটা কেমন, নাকটা কেমন, দেখতে মন চাইবে না? না তাকলে তাকালেই দেখতে পাবেন না। আন রাব্বিহিম ইয়াওমাযিন লা মাহজুবুন, দুনিয়াতে যারা মুনাফিক ছিল কিয়ামতের দিন দেখতে চাইলেও দেখতে পাবে না, চোখ তাদেরকে অন্ধ করে দেওয়া হবে। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা দুনিয়াতে আমাকে স্মরণ করেনি আমরা তাদেরকে কিয়ামতের দিন উঠাবো, আ'মা মানে কি অন্ধ করে উঠাবো। কল আলী মাহাসার তানি আমা, আল্লাহ আমাকে আপনি কি অন্ধ করে উঠালেন কেন? অকুন্ত অকাত কুন্ত বাসিরা, আমি তো সুন্দর চক্ষুষ্মান ছিলাম। কল আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আলইয়াউমা তুনসা, তোমার কাছে আমার কোরআন আয়াত আসতো আর তুমি ভুলে যেতে, তা আমি আজকে তোমার ভুলে গেলাম, কথা শেষ। অন্য হাতে আসছে জুরকা, নীল চক্ষু, চোখ নীল হবে, মানুষ মরে গেলে কি চোখ তাজা থাকে না, নীল হয়ে যায়, তো ওই দিন চোখে কিছু দেখবে না। আল্লাহ সামনে থাকলেও আল্লাহকে দেখতে পাবে না মুনাফিকরা, অবিশ্বাসীরা। কিন্তু যারা নেককার বান্দা, বিশ্বাসী বান্দা, ইমাম সাহেব রহমতুল্লাহ বলছেন যদি আমি আল্লাহকে দেখবো কিয়ামতের মাঠে এই বিশ্বাস আমার না থাকতো, আল্লাহর কসম করে বলছে শুনে রাখো তোমরা, আমি ইমাম শাফি কশিন কালো সালাত সিয়াম কিছু আদায় করতাম না। চিন্তা করেন যে আল্লাহকে এক নজর সহযোগে দেখবার আশাতেই আমি ইবাদত করি আল্লাহর। আমাদের মধ্যে বিশ্বাস দৃঢ় থাকা আবশ্যক যে আমরা কাল কিয়ামতের মাঠে আমরা সচক্ষে আমরা আল্লাহকে দেখব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন। এজন্য আমার আমলটা হতে মুখলাস আল্লাহউদ্দিন, ওই আল্লাহ চেহারা দেখ, ওফতগিয়া বিহি ওয়াজহাহু, তার চেহারা দেখার উদ্দেশ্যে আমি দুনিয়াতে যত নেক আমল করব। পাঁচ টাকা দান করেন কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, একটুখানি কাজ করছেন ওটুকুর জন্য হবে আল্লাহকে খুশি করা। প্রতিটি ব্যাপারে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে আমার এই খরচ করা, ব্যয় করা, সময় নষ্ট করা সবই ব্যর্থ হবে। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোরআন তো বহুবার বলা হয়েছে এবং আল্লাহ রাসূল যা বললেন তাতে শুনলেনই। বিখ্যাত নবী মূসা, জলিল কদর নবী, শরিয়ত এনেছেন যারা, যদি আমরা বলি চারজন নবী, আমরা বরং হিসাব করব এই দুজন নবী, একজন মূসা আর একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ঈসা, দাউদ, এই মূসার আনিত তৌরাতেরই বলতে পারেন সংস্করণ। সেই মূসাকে আল্লাহ পাক যে ব্যাখ্যা দিচ্ছেন তার সম্পর্কে তার গুণ বর্ণনা করছেন কোরআনে, ওয়াজকুরু ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নবিয়্যা, তুমি এই কিতাবে মূসার বৃত্তান্ত বর্ণনা করো, তিনি ছিলেন একজন মুখলিস বান্দা এবং নবী ও রসুল। নবী বা রসুল ছিলেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ তার সম্পর্কে পৃথক একটা বিশেষণ বর্ণনা করছেন, ইন্নাহু কানা মুখলিসান। কি সাংঘাতিক বিষয় দেখছেন, মূসার সব কাজটাই ছিল আল্লাহকে খুশি করার জন্য, সেটা মুখলিসান লিওয়াজিল্লাহ, নিঃসন্দেহে সকল নবী মুখলিস ছিলেন, এতে কোনোই সন্দেহ নাই। কিন্তু এর পরেও যখন আল্লাহ একজনকে খাস করে বলছেন মুখলিস, কিছুটা ব্যাখ্যা হতে হবে না, কিছু তো বিশেষত্ব থাকতেই হবে। আর আমাদের যদি মুখলিস হতে হয় আর কোন কর্ম লাগে না, শুধু মুখলেস এই বৈশিষ্ট্যটাকে যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, তাহাতে কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আমরা তো মুখলেস হতে যদি পারি আল্লাহর কাছে এটুকুই যথেষ্ট। কিয়ামতের দিন আল্লাহ পাক পূর্ববর্তী এবং পরবর্তী এবং আমাদেরকে একত্রিত করবেন। পূর্ববর্তী আমাদের দাদা, পরদাদা, তার আগের দাদা, এখন শোনা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট বাংলা আমেরিকার 24 জন প্রেসিডেন্টের বাপ নাকি একজন, জানো ওরা খবর? কিছু টেস্ট করা বুদ্ধি বেড়েছে না আজকাল, ডিএনএ ফিএনএ সব টেস্ট করা বেড়েছে, তো হিসাব করে দেখেছে আমেরিকার 24 জন প্রেসিডেন্টের পূর্বপুরুষ ছিলেন একজন। এখন যদি বলি কেয়ামতের মাঠে এই সব পূর্বপুরুষ ঘুরতে ঘুরতে একজনকে দাঁড়াবে, তিনি কে? আদম, ঠিক না? তো ওরকম তো আমাদের পূর্ববর্তী যত বাবার দল ছিল আর পরবর্তী যত ছেলেপোতা নাতির দল আসবে, আমার সাথে কারো দেখা হবে না, আমি তো আমার দাদা দেখিনি। এখানে বহু মুসলিম আছে যারা দাদা দেখেনি, অনেকে বাবারও দেখেনি, তাই না? এমনকি আমি কাল মরে যাবো আর পোতা দেখতে পাবো না, নাতি দেখতে পাবো না, হতে তো পারে। আল্লাহ পাক বলছেন আমি তোমার দুঃখের কোন কারণ নাই, কে আমাদের দিনে সবাইকে একত্রিত করবো, সবাই পরিচয় করবে, আপনি আমার দাদা, ও বলবে এই বাবা তুমি আমার ছেলে, সব এক জায়গায় জমা হয়ে যাবে সেদিন। এইবার শোনাদিন একটা গায়েবী আওয়াজ হাসরের মাঠে উঠবে বিশাল জোরে, সেখানে আওয়াজ উঠলে আর কোনো কথা মানুষ শুনতে হবে না, ওই আওয়াজে সবাই তাকাবে, কি বলবে সেখানে? ফালিয়াতলুব সওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির ব্যতীত কাজ করেছিলে তোমরা তাদের পুরস্কার তাদের কাছ থেকে গ্রহণ করো, আল্লাহর কাছ থেকে কিছু পাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি মারাত্মক কথা! সেদিন কেউ কারো পুরস্কার দিতে পারবে? কারো কিছু দিতে পারবে না। এই কথা বলার পরে সব মুখ বন্ধ হয়েছে, সর্বনাশ। এইবার যারা সত্যিকার আল্লাহর সাথে কাজ করেছিল টিভি ক্যামেরার মধ্যে সব ভেসে উঠবে, এই যে চলে এসো, যারা আল্লাহর জন্য কাজ করেছিল আল্লাহ তাদের ডাকছেন, চলে এসো, আল্লাহ তার পায়ের নলা বেগে দেবেন, এই পর্যন্ত সেজদা করো, সবাই দৌড়বে সেজদা করার জন্য। দুনিয়াতে যারা মুনাফিকি করেছে বা সহি হাদিস মধ্যে সালাত আদায় করেনি, রসুলের সৈয়দের সামনে পরও প্রত্যাখ্যান করেছে মজহাবের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, মুরব্বির দোহাই দিয়ে, সবগুলো যাবে শ্রদ্ধা করার জন্য, সব চিৎ পেঠাঙ্গি পড়ে দেবে, পিঠের এই মেরুদণ্ড এত শক্ত হবে বাঁকাই হবে না, সব চিৎ পাট। এবার সব বাসায় হয়ে গেল, সবাই শ্রদ্ধা বললো তো তুমি পারলে তো আমি কি করবো, শ্রদ্ধা করো জান্নাত চলে যাও, শ্রদ্ধা করতে পারলেন আউট, সহজ ব্যাপার। যারা সেদিন শ্রদ্ধা করতে পারবেন সক্ষম হবেন আল্লাহ পাক তাদেরকে নিজের রহমতে নিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন, এত সহজ মনে করবেন না, কারণ দোহাই দিয়ে কাজ করা যাবে না। সহিহ হাদিস মওজুদ, মানলেন না দোহাই তো সমস্যা নেই, দোহাই তো মানুষের কত যে দোহাই জানে আল্লাহ ভালো জানে, সাংগঠনিক জীবনে আছে তো দীর্ঘ 35 বছর ধরে দেখছে যে দোহাই কাকে বলে, আল্লাহ নবীকেও দোহাই দিয়ে দিয়ে সে পালেছে, সে আল্লাহ একদিন ধমক দিয়ে দিল সুরা নূর পড়ে শেষ দিকে, ওরা তোমাকে যে অজুহাত দিচ্ছে না সব মিথ্যা, আমি তো মনে খবর রাখি সব প্রবাদ, তা মানুষ কি কারো মনে খবর রাখে নাকি? মিটিং এ আসলাম না, আসলাম না, আমি সেটা অজুহাত দিয়ে দেবো, কি আছে, আমি সে তো লাঠি দিয়ে মারবে না, যে লোক ঢুকাবে না, আল্লাহ তো জানায় যে কি ফাঁকিটা দিল, জীবনটা এরকম মানুষের, চোখের সামনে হাদিস দেখছেন তারপর মানছেন না, দোহাইয়ের কোনো অভাব নাই। একজন আলেম আছেন উপমহাদেশে, 40 বছর ধরে তিনি মহাদেশ হাদিসের উপরে তিনি দাস দিচ্ছেন এবং তার বহু কিতাব হয়ে গেছে 40 বছর ধরে, হাদিসের কিতাব যখন সামনে আমাদের আসে আশ্চর্য হয়ে যায়, এত একটা মহাদেশ সহিহ হাদিসের উপরে সে আমল করলো না সারা জীবনেও, বরং কি করে নিজের মজহাবটাকে টিকায় রাখতে হবে এই জন্য সহিহ হাদিসগুলোকে ব্যাখ্যাচুরে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সাথে তখন কাজই নেই। ঠিক বাংলা ভাষায় এরকম বড় মহাদ্দেস মুফতি আছে যারা তাদের ব্যাখ্যা দিয়ে কোটি কোটি ইমানদার মানুষকে সহিহ হাদিসের উপরে আমল করাতে বিরত রাখতেছেন। ঠিক অনুরূপে বহু রাজনৈতিক নেতা আছেন যারা ইসলামের সহজ সরল রাজনৈতিক পন্থা বাদ দিয়ে নিজেদের মন গড়া পন্থা জারি করতে গিয়ে হাজার হাজার মানুষের দুঃখ কষ্টের শিকার হচ্ছেন। অসংখ্য মানুষ এক একটা নির্বাচনের দিন, এমন কোন নির্বাচন বোধ হয় গণতান্ত্রিক দেশে হয় না যেখানে দু চারটি মানুষ মরে না, কত মানুষ যে আহত হয় গুম হয় অপহরণ তাতে ঠিক নাই। আর এর সঙ্গে হরতাল অবরোধ, এখন নতুন সংস্কৃতি চালু হয়েছে গাড়ি কেটে রাস্তা বন্ধ করা, আবার যোগ হয়েছে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা, ওইসব যোগ হয়েছে জমির সব ফসল কাটি ফেলে দেওয়া, ওর সঙ্গে যোগ হয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ঘরে আগুন ধরিয়ে দেওয়া। এত কিছু নোংরামি হচ্ছে একটি মাত্র কারণে, ইসলাম বিরোধী রাজনীতির কারণে। একটা হাদিস, নেতৃত্ব চেয়ে নিও না, আমি দেখছি না চাইলে ভোট পাবো না, অতএব হাদিস মানলাম না, বাস খালাস, মারো এখন মারো যতবার ক্ষমতা চালাও, শূন্য ব্যালট যদি দেয় যদি লোক আমাকে ভোট না দেয়, যদি নেতা হতে না পারি অতএব নেতৃত্ব আমাকে আদায় করে নিতেই হবে, অতএব চালাও হুন্ডা গুন্ডা ডান্ডা। হলো হাদিস বিরোধী আমল যেই করবে সে ইহকালেও পস্তাবে আখেরাতেও পস্তাবে। তোমার সালাত সিয়াম দাড়াই টুপি হজ উমরায় কোনো কাজে লাগবে না, এত সস্তা না, এটা নানির বাড়ি নয়, জীবনভর ওকালতি পেশা করতেছি, কেউ জজগিরি করতেছে, কেউ ডাক্তারি করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করতেছে, হচ্ছে নাকি? দুঃখ করে একজন সৎ ব্যবসায়ী বলছে যে আমি সৎ ব্যবসায় করতে গিয়ে এতই মার খাচ্ছি, সব জায়গায় ঘাটে ঘাটে লোক তৈরি করা আছে যারা এগুলো চেক করে মালামতি ভেজাল আছে কিনা যাচাই করে, ওদের কি যেন বলে ইংরেজিতে বিএসটিএ নাকি একটা নাম আছে, বিএসটিআই, ওরে বা বিএসটিআই মানে হলো দুর্নীতিকে পাশ করা আর হক ব্যবসায়ীগুলোকে নষ্ট করা, ওরা আর কোনো কাজই নেই, ঘুষ দিলে সব হালাল, ঘুষ না দিলে সব হারাম, এই হলো বিএসটিআই এর সহজ ব্যাখ্যা। যারা ব্যবসায়ী আছেন তার ভেতর করে ভালো রাখেন, সৎ ব্যবসা করা সম্ভব নয় কোনো ক্রমেই, ঠিক অমনি করে সৎভাবে জীবনযাপন করাটাও এখন এই যুগে অতটা সহজ নয়। ফলে যেহেতু আল্লাহ পাক এমন জায়গায় আমাদের নিয়ে আসছেন, এমন এমন মানুষের কাছ থেকে ফোন পেতে হয় যে হৃদয় কেঁপে ওঠে, স্যার আমি ম্যাজিস্ট্রেসিদের চান্স পেয়েছি আদালতে যাব, কিন্তু আমি মনে করলাম স্যারের কাছে শুনি আমি এই ব্যবসা অর্থাৎ এই চাকরি আমার জন্য হালাল হবে কিনা। দেখেন আমরা এখানে খোদ্দা দিচ্ছি বটে, কিন্তু হাজারো মানুষের অন্তরে দাগ কেটে যাচ্ছে যে আমি আদালতে বিচার প্রতি হচ্ছি আমি কি বিচার করব, এই কতগুলো বাজে লোকের তৈরি করা আইন ওইটাকে বাস্তবায়ন করার জন্য আমি যাচ্ছি, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যাচ্ছি না, তাই না? তাহলে এই চাকরি কি আমাদের জায়েজ হবে? এই যে প্রশ্ন করছেন তারা, এটা কি তাদের ইমানের বড় দলিল নয়? আল্লাহ পাক তাদেরকে এই অনুভূতি আরো আরো তেজি করে দিয়ে যেন এই অনুভূতির মাধ্যমে একদিন বাংলাদেশের সমাজে বিপ্লব সৃষ্টি হয়ে যায়। জজ ব্যারিস্টার আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার এরা দেশের ক্রিম অফ সোসাইটি, দেশের সবচেয়ে উন্নত মগজের মানুষ এইগুলো, এরা যদি একবার জেগে ওঠে আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আইনজীবী হয়েছে, কিসের আইনজীবী, কে কোন আইন তোমার, আল্লাহর আইন নাকি মানুষের মন গড়া আইন? মুসলমান কখনো মানুষের মন গড়া আইনের শাসিত হতে পারে না, মানুষের আইন যে কত খারাপ প্রমাণ দেখবা, কালকে পেয়ার পড়ে থাকো না, আমেরিকা এক ফাঁসির আসামি 30 বছর পরে বেকসুর খালাস হয়েছে, কি ইনএলএ পড়বেন না আল্লাহ পড়বেন? 30 বছর পরে আমেরিকা যদি একটা মানুষ এখন খালাস হয়ে যায়, সে বেরিয়ে বলছে আমার বয়স এখন 64, 30 বছর বয়সে ঢুকেছিলাম, প্রতিদিন ভাবতাম কখন ফাঁসির দড়ি গলায় ঝুলবে, এই ভয়ে ভয়ে জীবনটা আমার কেটেছে, হারানোর জীবন তা কখনোই ফিরে পাব না। এখন গবেষকরা বলছে আমেরিকার মতো একটা উন্নত দেশের বিচার ব্যবস্থা যদি এটাই হয়, সেদেশের এই গণতন্ত্র যদি এতই বাজে তন্ত্র হয়, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি? কথা বুঝছেন না? মানুষ কেন বিচারের প্রতিদ্বন্দ্বিতার কাছে যাবে? ফলে বিচারপতির যে বিষয়গুলো ছিল মানুষের একটা অন্ধবিশ্বাস ছিল, এখানে গেলে অন্তত পক্ষে অসহায় দুর্বলের একটাই আশ্রয় আদালত, তাই না? সেখানেও মানুষ এখন নিরাশ হয়ে যাচ্ছে। একটাই তো কারণ, যদি কোন আল্লাহর আদালত হয়তো ওই বিচারটা করতে দুদিনও সময় লাগতো না, কিন্তু আপনার আদালতে গেলে বাদীরও হায়াত শেষ, বিবাদীরও হায়াত শেষ, মামলা শেষ হবে না। এটা আমরা জানি বলেই আমরা সন্ত্রাস করি, গুন্ডামি করি, অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, কিচ্ছু আমাদের হয় না, কারণ জানে তো ম্যাজিস্ট্রেট করতে ব্যাপারই না। আমার আমি পার্টি ইন পাওয়ারের লোক, একটা ফোনের ব্যাপার, মুখে কত সুন্দর সুন্দর কথা বলা হয়, সবকিছুর পিছনে হবে একটাই, আপনি কি আল্লাহ সন্তুষ্টি চান না সরকারের সন্তুষ্টি চান, আপনি কি মানুষের সন্তুষ্টি চান না পার্টি লিডারের সন্তুষ্টি চান, এটা কঠিন একটা বিষয়। যদিও সহজ আমরা বলছি বটে, কিন্তু কঠিন, এটা সহজ বিষয় নয়। এমনকি আমি মসজিদের ইমাম, কমিটির সেক্রেটারি যদি অন্য মতের হয়, আমার স্বাধীনতা নেই আমি কোন হক কথা বলবো খোদ্া দাঁড়িয়ে, অত সহজ নয়। আমি একটা মাদ্রাসার চাকরি করি, সেখানে এই অপকর্মগুলো হচ্ছে আমি জানি, যদি আমি এর বিরুদ্ধে বলি আমার চাকরি শেষ। আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমি জানি এই কাজটা খুব অন্যায় হচ্ছে, আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া হচ্ছে প্রভাবিত করে, আমার বিবেক বলছে এটা অন্যায় হচ্ছে, এরপরও আমি অন্যায়ভাবে কাজ করতে বাধ্য হচ্ছি, সেলিমের মুখের দিকে তাকিয়ে চাকরি হারলে কাল খাবো কি, সেলিমে কি খাবে, চিন্তা করে, এগুলো বাস্তব। সেদিনই মন্ত্রীকে ওখানে বলেছিলাম বাধ্য, যে এই এসপি সাহেব, আপনি আমার ইউনিভার্সিটির অমুক ছেলেটাকে যা ছবি আসলে পত্রিকায় গুলি করতেছে, আপনি তাকে আসামি না করে তাকে করলেন বাদী? মন্ত্রী সামনে বলে দিলাম, একবার চুপচাপ, মন্ত্রী সামনে, এসপি, এসি না কি বলে আর ডিসি বলে বোধহয়, একেবারে চুপ। হ্যাঁ, আপনারা জানি আপনাদের অন্তর চাইলেও আপনারা পারবেন না, কারণ মন্ত্রী বাহাদুরের হাতে অথবা দল নেতার হাতে বা এমপির হাতে এমন ক্ষমতা আছে যে আপনি যদি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন কালকে ট্রান্সফার গ্রাউন্ডে খাগড়াছড়ি পাঠিয়ে দেবে। তখন থেকে লোকটা একটু মুখটা একটু উজ্জ্বল হয়েছে, মানে মুখে বলতে পারছে না তো, সামনে বসাবেন মন্ত্রী। যত জনপ্রতিনিধি হবে তত দুর্নীতি বাড়বে, একদম মুক্ত রেখায় কথা বলে, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, যত ভোটাভুটি হবে ততই দেশে দুর্নীতি বাড়বে। এইগুলো, এটা কেন বলছি, যে এগুলো হয় কি, আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে ভোটারের মনস্তুষ্টি এবং নেতা নেত্রীর মনস্তুষ্টিটাকে অগ্রাধিকার দিতে মানুষ বাধ্য হয়। কথা বললেন, বিষয়টা কিন্তু এই, আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে মানুষ তখন মানুষের সন্তুষ্টির দিকে বেশি আগ্রহী হয়, আর এই কারণেই সমাজে অশান্তির সৃষ্টি হয়, ইচ্ছার বিরুদ্ধে মানুষ অনেক অনেক কাজ করে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া ইবনু আদম তাফাররাগ লি ইবাদাতি, আমলাও ইয়াদাকা শুগুলান ওয়াসুদ্দা ফাকরাক আইল্লাম তাফআল, আমলাও ইয়াদাকা ইয়া ইবনু আদম তাফাররাগ লি ইবাদাতি, আমলাও ইয়াদাকা গিনান, আমলাও সাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক আইল্লাম তাফআল, আমলাও ইয়াদাকা শুগুলান অলম আসুদ্দা ফাকরাক, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন জাইয়িদ। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, শুধু দুনিয়া দুনিয়াকে পাগল হয়ে না, খুব ব্যস্ত খুব ব্যস্ত, সময় নেই, ছাড়া সব কথা ফালতু কথা, আমার ইবাদতের জন্য সময় বের করে নাও তুমি, তাফার রাখলে ইবাদতি, তাহলে কি হবে তোমার, আমলাউ সাদরাকা গিনান, তোমার হৃদয়টাকে আমি ওরা মুখাপেক্ষিতায় হীনতা দিয়ে ভরে দেব, তোমার মধ্যে কোন রকম খেদ বা আক্ষেপ থাকবে না, তোর অন্তরটা তুষ্টিতে সন্তুষ্টিতে আমি ভরে দেব। ও আসুদ্দ ফাকরাক, আর তোমার যত চাওয়া পাওয়া আছে আমি সব পূর্ণ করে দেব। ইল্লাম তাফআল, আর যদি আমার ইবাদতের জন্য তুমি সময় খুঁজে বের করে না পারো, তাহলে আমলা ইয়াদাকা শুগলান, তোমার দুখানা হাত আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। অলাম আসুদ্দ ফাকরাক, কশ্চিন কালেও তোমার ব্যস্ততা আমি শেষ করবো না, তুমি ব্যস্ততা থাকতে থাকতে দুনিয়াতে পার হয়ে যাবা, তুমি কখনই আমার ইবাদত করতে পারবে না। হাদিসটা মনে রাখবেন, সবাই ব্যস্ত সবাই ব্যস্ত, অত ব্যস্ততার ঢং দেখাবেন না, এক্ষুনি হার্ট স্ট্রোক করলেই আপনার ব্যস্ততা শেষ, তাই না? প্রেসে পড়ে থাকবেন খবর হবে না, ঔষধের গাদা গাদা খেলেও কিচ্ছু হবে না, ডাক্তার ঔষধ দেবে আপনি ঔষধ খাবেন আর ভাববেন রোগ সারবে, রোগ সারানোর মালিক ডাক্তার নয় ঔষধ নয় আল্লাহ, এ বিশ্বাস পুরোপুরি রাখতে হবে। আর এই জন্য আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে এই কঠিন ধমক দিয়েছে আমাদের, তফার রাখলে এবাদত, খবরদার আবার এবাদতের দিকে ফিরে আস, রাজনীতিকদের সময় নেই অন্য কিছু করার, এমনকি নিজের মা মল্লির মধ্যে সে মরা পড়ে জানা যায় যায়, যারা ব্যবসায়িক ব্যস্ততার কারণে আত্মত করার সময় নেই, না জানি এখন যদি না থাকে তাহলে মালটা তো লাভ একটু কমে যাবে, সবাই ব্যস্ত। জি না, আপনাকে সময় বের করতেই হবে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে, আপনাকে পারলে তাহাজ্জুদ সালাতে উঠতে হবে, নিরিবিলি নিভৃতে রাত্রি তৃতীয় প্রহরে আল্লাহকে ডাকতে বলতে, আল্লাহ আমার এই অসুবিধা তুমি অসুবিধা পূরণ করা মালিক, মানুষের কোনো ক্ষমতা নাই, তুমি সব কিছু হাজত পূর্ণ করে দাও। এইভাবে যদি বান্দা না কান্দে, আল্লাহ তাকে জীবনভর কানলেও তার এই ওষুধ খেলে তার কোনো আল্লাহ সারাবে না। নমরুদের মতন লোক তার সামনে গিয়ে কিভাবে তার দলবল বিরুদ্ধে একাকি ইব্রাহিম বলছেন, দেখো তোমরা কশ্চিন কালো আমাকে কিছুই করতে পারো, যত আগুনই পোড়াও, কারণ যখন আমি অসুস্থ হয়ে পড়ি আর আল্লাহ আমাকে শেফা দান করেন, আরোগ্য দান করেন, তোমরা আমাকে দিতে পারো না। চিন্তা করতে পারেন নমরুদের মতন জালেমের সামনে আর তার দলবলের সামনে এইভাবে স্পষ্ট ভাষণ দেওয়ার মতো হিম্মত কটা মানুষের হবে? আল্লাহ আমাকে মারেন, আল্লাহ আমাকে রুজি দেন, তুমি নমরুদ তুমি দাও না, তিনি আমাকে ইয়ুতইমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাদ্য দান করেন, তিনি আমাকে পানীয় দান করেন, ওয়াইজা মারিস্তু ফাও ইয়াশফিন, যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে শেফা দান করেন, আল্লাযী হুয়া ইমিতুনি সুম্মা ইউহিন, যিনি আমাকে মৃত্যু দান করবেন অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন কিয়ামতের দিন, তুমি নমরুদ আমার কিছুই করতে পারবে না, আমার হায়াতের একদিন আগেও তুমি মারতে পারবে না, পারিছিল মারতে, দিল তো আগুনে ফেলে কিচ্ছু হয়নি, আমার হায়াত যতক্ষণ আছে তার আগে বা একটু পরেও তুমি মারতে পারবে না। এই যে দৃঢ় বিশ্বাস, এই যে আল্লাহর উপর যে দৃঢ় তাওয়াক্কুল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যা কিছুই করব স্রেফ আল্লাহকে খুশি করার জন্য। শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত ওই কাজগুলো যে কাজগুলো সেরেফ আল্লাহর উদ্দেশ্যে করা হয়। কথা খুব কঠিন হয়ে গেল না? আপনি বড় বড় বই লেখেন, মহাদ্দেশ হয়েছেন, ঠিক আছে, আপনার টার্গেট যদি একটা হয় নিজের দলকে বা নিজের নিজের রায়টাকে প্রতিষ্ঠিত করা, হাদিস আপনি হাজার হাজার জমা করেন, এই জন্য ইবনে মসউদ বলেছেন, লা খায়রা ফি কাসিরির রওয়ায়া ওয়ালাকিনাল খায়রা ফিল খাশিয়া, বেশি বেশি হাদিস বর্ণনা করার মধ্যেই কোনো কল্যাণ নাই, মানে কল্যাণ আছে আল্লাহ ভীতির মধ্যে, কথা বুঝছেন? আমরা মনে করি বাপরে মুবুরি কত হাদিস উনি জানে গো, মহাদ্দেশে একেবারে মহাদ্দেশ ফকি মুফতি শায়খুল হাদিস কত যে নাম আমাদের হয়তো ঠিক ঠিকানা নাই। জি না, মনের বিষয়টা আল্লাহ খবর রাখে, ইন্নাল্লাহা ইয়ানজুরুল আজসামিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রাওয়া মুসলিম। আল্লাহ পাক তোমাদের দেহ দেখেন না, চেহারা দেখেন না, আমল দেখেন না, দেখেন তোদের অন্তরের মধ্যে কি লুকিয়ে সেটা, আর ওটা তো মানুষ টের পায় না, ওটা আল্লাহ খবর রাখে। অতএব অন্তর সাফ করাটা বেশি জরুরি, অল্প কাজ করুন তথাপি আল্লাহর ওয়াস্তে করুন, ইনশাআল্লাহ তাতে বরকত হবে। وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم كان ثلاثه نفر من كان قبلكم তোমাদের পূর্বে তিনটা মানুষ ছিল যারা রাস্তায় যাওয়ার সময় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, নিতে দিতে পারে রোদের দেশ একটু ছায়া আশ্রয় নিলাম, গাছ তো নাই, মরুভূমিতে তো যান নেই, গেলে টের পাইতেন, মরুভূমি যান হাঁটতে হাঁটতে যান শেষ, একটা গাছ নাই, আর বাংলাদেশে হাঁটেন যেখানে সেখানে খেজুর গাছ তো পাওয়া যাবে, তো পাহাড়ের গুহার মধ্যে বসে হঠাৎ করে এক পাথর পড়ে গুহা বন্ধ হয়ে গেছে, যা কিছুক্ষণ পরেই দেখলো তো ঠেলা ঠেলি তো তিনজন যুবকের গায়ে বল তার কম নয়, আর আমার মধ্যে পান্তল খাওয়া বল না, তো অত রুটি খাওয়া খেজুর খাওয়া বল, অত বলাটি বেশি আছে, এত ঠেলা ঠেলি করেও কিছু হয় না, তো তিনজন মিলে দেখলো মরি তো যাবো একটু পরে, একটা বুদ্ধি করা থাক কি করতে হবে, লা ইউনজিকুম মিন হাযিহি সাখরা ইল্লা আন তাদউল্লাহ বিসালি আমালিকুম, এই পাথরের গ্রেফতারি থেকে তোমাদেরকে কেউই নাজাত দিতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের নেক আমল দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা না করবে। তিনজন মিলে পরামর্শ করল, যারা যুবক আছে ভালো করে শুনে রেখে দাও, অফি রওয়ায়াতিন ইল্লা সিদকা, কি সেটা, ফালিয়াতিয়া কুল্লু রাজুলিন মিনকুম বিমা লাইয়ালামা আন্নাহু কাদ সাদাকা ফীহি, তোমরা সত্য অন্তরে সঠিক অন্তরে আল্লাহকে খুশি করার জন্য যে কাজগুলো তোমরা করেছো তার অন্ততপক্ষে একটা অন্তত বলো। তিন বন্ধু তিনজনকে বলল, তোমরা সারা জীবনে সিরফ আল্লাহকে খুশি করার জন্য যা করেছো বিসিদকি কলবিহি, সেই একটা ঘটনা অন্তত তোমরা আজকে বলো। এখন প্রথম বন্ধু বলল, আমার একটা ঘটনা মনে আছে, আমার আব্বা আম্মা বৃদ্ধা, আমি তাদের জন্য দুম্বা চড়ানোর জন্য যেতাম, তো দুম্বা চড়ে আসার পরে রাত্রিবেলা যখনই ফিরি না কেন ওই দুধ আব্বা আম্মাকে খাওয়ানোর পরে আমি আমার বাচ্চাদের খাওয়াতাম, আমার একদিন আসতে দেরি হয়েছে, আব্বা আম্মা ঘুমিয়ে গেছেন ক্ষুধার্ত অবস্থায়, আমি এসে আব্বা আম্মার পায়ের কাছে দাঁড়িয়ে থাকলাম, আমার বাচ্চারা ছোট ছোট কচি শিশু, তারাও ক্ষুধার্ত, তারা কান্দে কান্দে অস্থির হয়ে গেল, কিন্তু আমি তাদেরকে দুধ খাওয়াই নাই যতক্ষণ আমি আমার আব্বা আম্মাকে খাওয়াই নাই। একদিকে সন্তান স্নেহ, একদিকে পিতার প্রতি শ্রদ্ধা, ক্ষুধার্ত পিতা মাতা যখন সকালে ঘুম ভাঙল আমাকে দেখে স্তম্ভিত, আব্বা তুই কখন এসছো, আম্মা অনেক রাত্রে এসছি তোমাদের ডাকেনি, আমার নাতিপুত্র খেয়েছে, না কেউ খায়নি, তোমাকে না খেয়ে তো আমি খাওয়াতে পারি না, বলেন ওই সময় বাপ মার অন্তর থেকে কি দোয়াটা বের হয় বাচ্চার জন্য, বলেন নাতিপুত্রের প্রতি স্নেহ দাদা দাদি যে কিরকম, যারা হয়নি তারা বুঝতে পারবো না, অথচ সেই নাতানের থেকে পর্যন্ত খাওয়ায়নি আমার ছেলে আমাকে না খাইয়ে, সেই বাপ মা কি আব্বা আল্লাহকে দোয়া করবে না, এইবার বলছে আল্লাহ তুমি ওর অন্তর খবর রাখো, সেদিন যদি শুধুমাত্র তোমার মহব্বতে আমার বাচ্চাদের কষ্ট দিয়ে আমার বাপ মাকে আমি দুধ পান করিয়ে থাকি, তা আস্তে তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দাও, দোয়া করো, শেষ সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল, বেরোতে পারছে না। দ্বিতীয় জন বলছে আমার একটা নেকির কাজ আছে, তাহলে কি, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম কিন্তু সে কোনো মতে রাজি হয় না, শেষে 120টা স্বর্ণের মুদ্রা জমা করলাম এক বছর ধরে কামলা খেটে খেটে, এইবার দিলাম তাকে, ওটা খুশি হইল রাজি হয়ে গেল, কিন্তু যখন আমি তার কাছে গেলাম তো আমাকে বললো কি দেখো বিবাহ বহির্ভূত কোন মিলন আল্লাহ পছন্দ করেন না, তুমি আল্লাহকে ভয় করো, এই কথাটা শুনি আমি উঠি চলে আসছি, আর কোনদিন সাথে তাকাই নাই, সে 120 স্বর্ণ মুদ্রাও তার কাছে ফেরত নেয় নাই, আল্লাহ ওদিন সেরেফ ওই বোনের মুখে আল্লাহর নাম শুনে ভয়ে আমি চলে আসছিলাম, সিরেফ আল্লাহ তোমার ভয়ে আমি চলে আসছিলাম, আজকে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথর আখানটি সরে গেল। এজন্য বলছি যে আগে বেয়াদ নেবেন না, যুবকরা ভালো গেছে আদিষ্ট মুসলিম শরীফ হাদিস। এখন তো বেরোতে হবে, আর ভাগ না হবে না। তৃতীয় জন অনেকক্ষণ চেষ্টা করে করে, হ্যাঁ আমার একটা নেগির কাজ আছে। তোর কি? আমি আমার বাড়িতে একজন কামলা নিয়েছিলাম, আপনারা তো কামলা বোঝেন ভালো, মজুর। কিন্তু সে মজুরি না নিয়ে চলে গেছে, আমি সেই মজুরি এক পাত্র গম, হাদিসে আসছে আরুজ মানে চাউল, কিন্তু আরব দেশে চাউল হয় না, ওরা গম খায়, ধরে নেন ধান ধরেন বা গম ধরেন বা জব ধরেন, এক পাত্র খাদ্যশস্য যেটা তার বিনিময় হিসেবে মজুরি হিসেবে ছিল, যেহেতু সে না নিয়ে চলে গেছে, আমি ওইটা বিক্রি করে একটা তার নিয়তে একটা গরু কিনলাম। সেই গরুটা পালিয়ে পুষে বড় করলাম, অন্য বন্ধনে আসছে ছাগল টাগল মেলা কিছু কিনলাম, যাক আমার তো মনে হয় এটাই সবচেয়ে ভালো, যে দুটি সহির হয়। বহুদিন পরে ওই লোকটা ব্যাক করে আসছে, হে ভাই তোমার বাড়িতে আমি যদি কাজ করেছিলাম তো আমি ব্যস্ততার কারণে সে মজুরি না নিয়ে চলে গেছিলাম, সে মজুরিটা আমাকে আজকে দাও, বলছে ওটে নাও, বিশাল এক গরু। ওটা কেন? আমি তো একটু কাজ করেছি, একদিনে কাজ করে কথা একটু একমাত্র খাদ্য শস্য পানো আমার, ওটা দাও। বলে ভাই তুমি বলো, বীজ যার অর্থাৎ মূল যার, ব্যবসার পুঁজি যার, ব্যবসার লাভ কি তার হয় না? বলে হ্যাঁ তা তো ঠিকই, তো তুমি মজুরি দিয়েছ তার বিনিময়ে তোমার এক পাত্র খাদ্য শস্য আছে, ওই পুঁজিটা খাটিয়ে আমি তোমার জন্য একটা গরু কিনেছি, তা ওই লাভটা তো এখন গরু, অথবা ওই গরুটা তুমি নিয়ে যাও। বলছে যেহেতু বহুগুণ বেশি হয়ে গেল আমার খাটনি চাইতে, তবু এটা তোমাকে নিতে হবে, কারণ ওটা মূল হলো তোমার ওই মজুরির একমাত্র খাদ্য শস্য। হে আল্লাহ, সেদিন আমাকে খুশি হয়ে সে পাঁচটি টাকাও দিয়ে যায় নাই, সে পুরা গরুটাই নিয়ে গেল, অন্যরা হয়তো আছে ছাগল ভেড়া যাতে সবই নিয়ে গেল, আমাকে কিছুই দিয়ে যায়নি। আমি অন্তর থেকে বলছি সেদিন আমি স্রেফ তোমাকে খুশি করার জন্য আমি তার এই পুঁজিটা রেখে দিয়েছিলাম এবং তাকে এটা দিয়েছিলাম। আল্লাহ যদি নেকির কাজ হয় তোমার উদ্দেশ্যে, তুমি আজকে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে বাকি অংশটা পাথরটা পুরা চলে গেলে ওরা বেরিয়ে চলে আসলো। এই হাদিস দ্বারা দুটো জিনিস প্রমাণ হয়, এক হলো কাজ হতে হবে ইখলাসের সাথে, দুই হলো আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য কোন পীর ফকির ওসিলা না, ওসিলা হলো আপনার নেক আমল, মনে থাকবে তো, নেক আমল হতে হবে তাহলে ওটা মুক্তি পাবেন, কোন ব্যক্তি ওসিলা হবে না। আর নেক আমলটা হতে হবে খালেসান লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য দিনের কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।